আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচ্য বিষয় হল দান খয়রাত নিয়ে। আমরা মাকতুবুদ দাওয়াত তরফ থেকে একটা আলোচনা শুরু করেছিলাম দান খয়রাত যাকাত ফিতরা ইত্যাদি নিয়ে, আর তারই জের ধরে আমাদের মাঝে এসেছে দান খয়রাত করার ফজিলত কি, দান খয়রাত করার মাহাত্ম্য কি। আর মুসলমানদের মধ্যে সবচেয়ে যে ওয়াজটা বেশি শুনে সেটা কি বলুন তো, দান খয়রাত সম্পর্কে। তার কারণ মাদ্রাসা থেকে হুজুররা আসে, মাইকিং করে আদায় করে দান খয়রাতের ফজিলত, মসজিদের জন্য আদায় করবে দান খয়রাতের ফজিলত। এই ওয়াজ শুনতে হয় কি জন্য, মানুষের কাছ থেকে দান নেওয়ার জন্য। আর যেহেতু মানুষও এমন যে তারা স্বেচ্ছায় দান করে না, আর এই জন্য ভিখারি বিদ্যাকে, মাদ্রাসাকে, এতিমখানাকে তারা ভিখারি বিদ্যা কারখানা মনে করে। আল্লাহ তাআলা দান খয়রাতের যে ফজিলত, সেই ফজিলতটা আমভাবেই বলেছেন, কিন্তু সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দান খয়রাত কিসে ব্যয় করা হতো, গরিব মিসকিনদের জন্য তো হতোই, আর সেই সাথে বেশি খরচ করা হতো কিসে, জিহাদের খাতে। যেহেতু তখন জিহাদ ছিল, জিহাদ এখনো আছে, সব তখন কেতাল ছিল, কেতাল এখনো আছে, এক এক জায়গায় এক এক রকমের আছে। তো দান খয়রাত না করলে পরে আপনার জেহাদ চলবে কি করে, কেতাল চলবে কি করে, গরিব মিসকিনদের অভাব মিটবে কি করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গাতে উদ্বুদ্ধ করেছেন দান খয়রাত করতে, আর ইসলামের রুকুন হিসাবে তৃতীয় রুকুন চিহ্নিত করেছেন জাকাত নামে। যারা মনে করেন যে ধন উপার্জন করা দুনিয়া দুনিয়া করা, ঠিক না, দুনিয়া দুনিয়া করা ঠিক না, এ কথা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে ধন উপার্জন করা যাবে না, দুনিয়া দুনিয়া করা হারাম উপায়ে করা যাবে না, ধন উপার্জন করা যাবে হালাল উপায়ে। দুনিয়া দুনিয়া করা যাবে না কিভাবে, যে আপনি প্রাধান্য দিচ্ছেন, পার্থিব জগৎকে প্রাধান্য দিচ্ছেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর নামাজ থেকে। আপনারা শুনেছেন সূরা জুমার, সূরা জুমা বলে একটা জুমা আছে, সূরা আছে তাই না, জুমা, জুমার দিনে আজান হলে তোমরা কি করো, ক্রয় বিক্রয় বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে ছুটে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা আল্লাহর জিকির দিকে এসো, নামাজের দিকে এসো, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানো, যদি তোমাদের জ্ঞান থাকে, যদি তোমাদের বুদ্ধি থাকে, তাহলে বোঝো। হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডাকছে, এসো নামাজের দিকে, এসো সাফল্য, সফলতার দিকে, সাফল্যের দিকে। আর আপনি দোকান খুলে রেখে বলছেন মুয়াজ্জিন বাবা তুমি যা বলছো বলো, আমার সাফল্য হচ্ছে আমার দোকানে, খদ্দের ঘুরে যাবে। দেখেছেন বহু মানুষ আছে, বহু দোকানদার আছে, চট করে বন্ধ করতে চায় না। আবার বহু দোকানদার আছে সালাম ফেরার আগে গিয়ে দোকানটা খোলে, ভাবে কি খদ্দের খদ্দের ভেঙে যাবে। আরে খদ্দের ভাগবে না রে, খদ্দের যদি ভেঙে যায় তো রুজি ভাগবে না, রুজি লেখা আছে না নেই, এক টাকা বেশি পাবি না, এক টাকা কম পাবি না। তুমি না আমি নোবো না, নোবো না বললেও উপায় নেই, আসবেই আসবে। কিন্তু এ বোকা বোঝে না, ভাবছে দোকানটা খুলে রাখলেই আমার রুজি বেশি হবে। আর যারা আজান হলে পরে দোকান বন্ধ করে দিয়ে নামাজ পড়তে যায় তারা বোকা, কিন্তু না বোকা না। আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে আজান হলেই বন্ধ করে দাও, দিয়ে এসো আল্লাহর জিকরের দিকে। কেনই কথাটা বলা হল, আপনারা জানেন জুমার দিনে মুসলমানরা মসজিদে জমায়েত, সেই শুরু থেকেই হয়ে আসছে, আর এই জন্য নামই হয়েছে জুমা, তাই না। জুমা মানে কি, জমা, সমবেত, সমাবেশের দিন, সমাবেশের দিনে জমা হতো। আর সেই সময়ে জুমার খোদবা চলাকালে, খোদবা চলতে চলতে একটা কথা বলে রাখি, খোদবা শোনাটা কি ওয়াজিব না সুন্নত, ওয়াজিব, ঈদের খুতবা শোনা সুন্নত, জুমার খুতবা শোনা ওয়াজিব। খুতবা চলাকালে যদি কোন বাণিজ্য কাফেলা এসে পৌঁছত বাইরে থেকে, কোথায় আসবে? লোকদের কাছেই তো আসবে, মসজিদের আশেপাশেই আসবে, আর মসজিদ আর মার্কেট কাছাকাছি। তো কোন কোন সাহাবি কিংবা কোন কোন লোক, কোন কোন লোক কেন বললাম, তাদের মধ্যে মুনাফিকরা থাকতে পারে তাই না, কোন কোন লোক খুতবা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী ছেড়ে দিয়ে তারা কাফেলা কেন দিত? কম্পিটিশন, আমার আগে কেউ না যেন নিয়ে ফেলে, আমার আগে কেউ নিয়ে ফেলবে আমি গিয়ে তাড়াতাড়ি করে মাল কিনে ফেললাম। এই জন্যেই আল্লাহ তাআলা ওই সূরাতে শেষে বলছে, ওয়া ইজা রাআউ তিজারাতান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা। যখন তারা ব্যবসা বাণিজ্য দেখে, তিজারাত দেখে, অথবা কোন খেল দেখে, তামাশা দেখে, দেখেন এখানে খেল তামাশা কথাটা বাড়তে এসেছে, খেল তামাশা। আপনাদের মধ্যে এমন বহু লোক আছে যারা ক্রিকেট খেলা দেখার জন্য, ফুটবল খেলা দেখার জন্য নামাজ নষ্ট করেন, করেন না করেন না? আমার এক ভালো মনে পড়ছে, অবশ্য আমার দর্শের কথা আলাদা, আমার দর্শ কাউকে শুনতে ভালো লাগে না লাগে, বসে না বসে আলাদা কথা। আমি এক জায়গায় দর্শে গেলাম, সেখানে বলছে, হুজুর আজকে তাড়াতাড়ি দর্শ শেষ করুন। কেন? বলছে ক্রিকেট খেলা আছে, আজকে বাংলাদেশের খেলা আছে। মাশা আল্লাহ, মানে হুজুরকেও বাধ্য করছে যে হুজুর আপনার দাস আজকে আপনার কাছে রাখেন, আমাদের খেলা দেখতে হবে। সত্যি কথা বলছি, এক জায়গায় গেলাম দাসের জন্য, বলছে তাড়াতাড়ি সেরে নেন কারণ খেলা শুরু হবে। হাই হাই, আরেকদিন গেলাম, বলছে খেলা চলছে লোক আসেনি। ওয়াইজা রাউ তিজারাতান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা, তিজারাত দেখলে, ব্যবসা বাণিজ্য দেখলে, দুনিয়াদারি দেখলে, খেল তামাশা দেখলে, তারা সেই দিকে দৌড় দেয়, ছুটে যায়। ওয়া তারাকু কা কাঈমা, আর তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে যায়। বাস তুমি দাঁড়িয়ে খুতবা দিচ্ছ, ওরা চলে গেল ব্যবসাতে, দাঁড়িয়ে খুতবা দিচ্ছ, ওরা চলে গেল খেলতে আমার সাথে। আল্লাহ তাআলা বলছেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। নবী বলে দাও, আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই খেল তামাশা এবং ব্যবসা বাণিজ্য থেকে উত্তম, আর আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ রুজিদাতা। রুজি কার হাতে আছে? রুজির চাবি কাঠি কার হাতে আছে? আরে আমার কাছে আছে। কে বললে যে দোকান বন্ধ করলে পরে তোমার রুজি কম হয়ে যাবে? আর নামাজ চলা অবস্থায়, জুমা চলা অবস্থায় দোকান খোলা রাখলে তোমার দোকানে খদ্দের বেশি আসবে, খদ্দের ঘুরে যাবে? কে বললো? কে রে, রুজি আমার কাছে আছে, রুজি চাবি কাঠি আমার কাছে আছে। আল্লাহু খায়রুর রাযিকিন। কিন্তু লোকে বোঝে না, লোকে বোঝে না বলেই তারা মনে করে কি যে না আমার না, আমাকে তো আল্লাহর উপর ভরসা করতে হবে, কিন্তু তদবির তো করতে হবে। তদবির করার মানে এই নয় যে আল্লাহ যে আদেশ আছে সে আদেশ লঙ্ঘন করে তুমি তদবির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদাররা, ইমান যদি এনেছো, মুমিন যদি হয়েছো, তাহলে শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন গাফেল করে না ফেলে, উদাসীন করে না ফেলে তোমাদের ধনসম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন, তোমাদের ধনের পরিচর্যা, তোমাদের ধনের উপার্জন, তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী পরিজন যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে ফেলে, উদাসীন না করে ফেলে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর নামাজ থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহর কোরআন থেকে যেন তোমাদেরকে গাফেল না করে ফেলে। যদি করো, ওমাইয়া ফালজালিকা, আর তোমাদের মধ্যে যে এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে অসফল, তারা হবে ক্ষতিগ্রস্ত। এ হল, আর এখানেই আল্লাহ আবার বলেছেন, এখানে আবার খরচের কথা আছে, হয়তো বা আগামীতে আমাদের আলোচনায় আসবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল, فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. অপেক্ষা করো না, অপেক্ষা করতে থেকো না, আজকাল করবো, পরে করবো, পরে করলেও হবে, দুনিয়া দুনিয়া করে শুধুমাত্র অপেক্ষায় আছো, এমন অবস্থা এমন যেন না হয়। খরচ করো আল্লাহর রাস্তায়, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে রুজি দিয়েছি, যে রুজি আমি দিয়েছি সেই রুজি থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মত আসার আগে, মৃত্যু আসার আগে, যখন মৃত্যু এসে যাবে তখন তোমার ইচ্ছা হবে যে কিছু খরচ করি, তখন কোনো লাভ হবে না। ফায়াকুল, তখন সে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আল্লাহ আরেকটু সময় দিলে আমি কি করতাম, ভালো লোক হয়ে যেতাম, আমি তোমার রাস্তায় খরচ করতাম, আমি নামাজ পড়তাম, আমি এই করতাম, আমি সেই করতাম। ভাইরে, সময় যখন আসবে, ঘড়ি যখন আসবে, তখন আর সময় দেওয়া হবে? ঘড়ি স্টপ হয়ে গেলে আপনার পাম্প চলছে ভিতরে, পাম্প যখন স্টপ হয়ে যাবে, বাস শেষ, আর কোথায়, আর কোনো উপায় নেই। আর এই জন্যই আল্লাহ তখন শেষের দিকে বলছেন, আর ভালো লোক হওয়ার সময় পাবে, পাবে না, ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আজাল এসে গেলে, নির্দিষ্ট ফিক্সড সময় এসে গেলে, অ্যালারামের ঘড়ি আপনি যে টাইমে লাগিয়ে রাখবেন, অনেক মানুষ ফজরের আধ ঘন্টা আগে লাগিয়ে রাখে তাহাজ্জুদ পড়ব, অনেক মানুষ ফজরের আজানের সময় লাগিয়ে রাখে জামাতে নামাজ পড়ব, অনেক মানুষ ডিউটির সময় লাগিয়ে রাখে, উঠে নামাজ পড়ে, নামাজ পড়ে ডিউটিতে যাব, যার যেমন টাইম লাগানো আছে ঠিক সেই টাইমেই অ্যালারাম বাজবে। আপনার জীবন টাইম বাঁধা আছে, আপনার টাইম ঘড়ি, টাইম টেবল লাগানো আছে, ঠিক যখন সেই টাইমে পৌঁছে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড না আগা হবে না পিছা হবে, ওই সময়ই মরতে হবে। আল্লাহ তাআলা কাউকেও এতটুকু সময় দেবেন না, আল্লাহু খাবীরুম বিমা তামাল, আল্লাহ তাআলা জানেন তোমরা যা করো, আল্লাহ জানেন। সুতরাং আনফিকু, খরচ করো, খরচ করো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আনফিকু। বেস, এখন আমরা সেই খরচের ব্যাপারেই কোরআন মাজিদ থেকে কিছু আয়াত উদ্ধৃত করে আলোচনা রাখব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খরচ করা, খরচ তো আমরা বহুভাবেই করি, খরচ হচ্ছে অবৈধ পথে, অবশ্য উপার্জনের কথা আজকে বলছি না, উপার্জন হালাল হতে হবে, আর হালাল উপার্জন না হলে আল্লাহর রাস্তায় খরচ গ্রহণযোগ্য হবে না, সে কথা আমরা আগে বলেছি, এখনো বলবো। এবারে খরচ করতে হবে, অনেকে খারাপ পথে ব্যয় করে, আপনারা জানেন লক্ষ কোটি টাকা ব্যয় করছে মানুষ খারাপ পথে, নোংরা পথে, একটা ফুটবল কেনার জন্য কোটি কোটি ডলার ব্যয় করছে, একটা ব্যাট বল কেনার জন্য কোটি কোটি ডলার ব্যয় করছে, একটা রুমাল কেনার জন্য, এতটুকু কাগজের কাপড়ের টুকরা কেনার জন্য কোটি কোটি ডলার ব্যয় করছে, হিরোইনের রুমাল বলে, একটা জামা কেনার, কত রকম ভাবে তারা নোংরা জিনিসে, নোংরা কাজে, খারাপ কাজে তারা ব্যয় করছে, কিন্তু এই খরচ তাদের জন্য আফসোস, ইসলামের বিরুদ্ধে তারা ব্যয় করছে, ইসলামকে বন্ধ করার, ইসলাম স্টপ করার জন্য, ইসলামের এই আয় উন্নতি বন্ধ করার জন্য তারা ব্যয় করছে, তাদের জন্য রয়েছে আফসোস। আর কিছু মানুষ আছে যে না ভালো না মন্দ, মাঝামাঝি আর কি, যে ব্যয় করছে নিজে খান পান, হ্যাঁ ছেলে মেয়েদের মাশাআল্লাহ ডবল ডবল ত্যাডবল স্যাডবল করে, হ্যাঁ ঘড়ি জামা জুতো জোড়া সব ঠিক আছে, এগুলো সব মুবাহ, মানে চলো সমস্যা নেই, তবে অপচয়, অপচয় তো ঠিক না। এবারে কিছু মানুষ আছে অপচয়ের পর্যায়ে পৌঁছে যায়, আছে আরো দাও, আছে আরো দাও, আছে আরো দাও, অপচয়ে চলে গেল, আর আল্লাহ বলছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, খরচ করতে করতে এমন করো না, মুবাহ মুবাহ করতে করতে এমন খরচে পৌঁছো না যাতে তুমি শয়তানের ভাই হয়ে যাও। আর কিছু মানুষ আছে যারা প্রয়োজনে ব্যয় করে এবং আল্লাহর দিনকে সাহায্য করার জন্য ব্যয় করে, এতিম মিসকিনকে সাহায্য করার জন্য ব্যয় করে, যারা ইসলামিক কালেমাকে উঁচু করার জন্য ব্যয় করে, দিন প্রচারের জন্য ব্যয় করে, এবার আপনি কোন পথে আছেন, কোন পর্যায়ে আছেন সেটা আপনি বুঝবেন। আল্লাহ তাআলা আমভাবে বলছেন তোমরা ব্যয় করো, খরচ করো, আর সেটা কিন্তু হারাম কাজে করতে বলছেন না, মুবাহ কাজেও করতে বলছেন না। মুবাহ তোমার যেটা প্রয়োজনীয় তুমি সেটা করবে, তাহলে তুমি স্বভাব পাও আর না পাও। কিন্তু মুসলমানরা যখন ব্যয় করে, এমনকি নিজের জন্য ব্যয় করে, নিজের জন্য ব্যয় করলেও তাতে স্বভাব আছে, হাদিসে আছে, তবে হ্যাঁ নিয়ত থাকতে হবে। আপনি যদি আপনার স্ত্রীকে কিছু খাওয়ান, কিছু খাওয়ান মানে নয় যে নতুন করে কিছু মিষ্টি আনবেন, মা বাপকে লুকিয়ে লুকিয়ে খাওয়াবেন তা না। কোন কোন পুরুষ আছে না, আই লাভ ইউ বেশি দরজা, মানে তার তাদের মিটারটা বেশি আছে, যে সবাই যখন রাতে ঘুমিয়ে যায় তখন লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে মিষ্টি খাওয়ায়। রাতে সকালবেলায় বলছে, মানে মেয়ে ননদরা বলে আর কি, ননদরা বলছে, বলছে দেখছি ভাবির ওখানে মিষ্টি ঠোঙা পড়ে আছে, মিষ্টির হ্যাঁ ডিব্বা পড়ে আছে। তার মানে কি, ভাইজান রাতের বেলায় ভাবিকে খাইয়েছে। এ কথা না, একজনের অন্তরে ব্যথা দিয়ে একজনকে খাওয়াচ্ছ, এরকম না। ভরণ পোষণের যে খরচ, সাধারণত ভাত কাপড় যে স্ত্রীকে দিতে হয়, সেই স্ত্রীকে দিলে যদি তুমি নিয়ত করো যে আমি এতে স্বভাব পাবো, আল্লাহ তাআলা স্বভাব দেবেন। এমনকি স্ত্রী মিলনে স্বভাব আছে, তাই না? তো মুবাহ, অনেক সময় মুবাহ জিনিসের স্বভাব আছে যদি আপনি নিয়ত, নিয়ত ছোট জিনিসকে বড় করে দেয়, আপনার নিয়ত বিশাল জিনিসকে ছোট করে দেয়, আর আপনার নিয়তই ছোট জিনিসকে বড় করে দেয়। সুতরাং খরচ, খরচ আপনি করেন মুবাহর ক্ষেত্রে, স্ত্রী পরিজনের ক্ষেত্রে খরচ করাতে যেন অপচয় না হয়, আর আল্লাহর দিনকে বাঁচানোর জন্য খরচ করুন, এতিম মিসকিনকে সাহায্য করার জন্য খরচ করুন, আল্লাহর দিনের তালিমকে বাঁচানোর জন্য খরচ করুন, আল্লাহর দিনের প্রচারকে বহাল রাখার জন্য খরচ করুন। আমভাবে আল্লাহ তাআলার নির্দেশ এটাই, যারা খরচ করে সেই খরচের মর্যাদা কি, ফজিলত কি, সব কথা আপনারা জানেন। তবুও কেবল আমরা আপোষে আলোচনা করব ইনশাআল্লাহ, আমাদের অনেক কিছু স্মরণ হবে, আমরা বুঝতে পারব। আল্লাহ তাআলা সূরা বাকারা 265 নম্বর আয়াতে বলছেন, وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ কেমন? তাদের উদাহরণ হল এমন, যেমন অন্য আয়াতে বলা হয়েছে, আমাদের আছে অবশ্য মনে হয় পরবর্তী আলোচনায়, যেমন একটা ধানের শীষ বা গমের শীষ যদি সেই শীষে থাকে অনেকগুলো দানা, কিন্তু একটা মাত্র দানা থেকে একটা গাছ ধানের বা গমের উদ্গত হয়, তারপরে সেই গাছ থেকে আবার ওটাকে কি বলে, ফেঁকড়া বেরোয়, ফেঁকড়া বলে তো সাইড থেকে, একটা গাছ থেকে আবার একটা ফেঁকড়া বেরোয়, দেখেছেন একটা খেজুর গাছের চারিদিকে, আমাদের দেশে ধান একটা বীজ থেকে সেখানে গাছ হলো, গাছের আবার চারিদিক থেকে আবার ফেঁকড়া হয়, তারপরে সেই তারই প্রত্যেকটা এতে কি হয়, একটা করে শীষ হয়, আর সেই শীষে, একটা শীষে প্রায় 50-60 কোনো তো আরো বেশি কম নিশ্চয়ই থাকে, তা একটা দানা থেকে মিয়াতা হাব্বা হয়ে গেল, 100 হাব্বা হয়ে গেল, 100 দানা হয়ে গেল, বরং আল্লাহ তাআলা যার জন্য চান আরো বেশি করেন। তো ওখানে ওই আয়াত আছে, হয়তো আমাদের পরে আসবে ইনশাআল্লাহ, আমরা আলোচনা করব। এখন যে আয়াতটার কথা বলছি, যে আল্লাহর সন্তুষ্টি সাধন ও স্বীয় জীবনের প্রতিষ্ঠার জন্য ধন সম্পদ ব্যয় করে যারা, দেখেন এখানে ইবতিগা আ মারদাতিল্লাহ বলা হয়েছে, খরচ করতে হবে কিসের জন্য, খরচ করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, খরচ লোক দেখানোর জন্য করলে হবে না, খরচ নিজেকে বাঁচানোর জন্য করলে হবে না, খরচ ভোট পাওয়ার জন্য করলে হবে না, খরচ নিজের গদি টিকিয়ে রাখার জন্য করলে হবে না। কিসের জন্য খরচ করতে হবে? আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য করতে হবে। আর এতিম মিসকিনদের অভাব দূর করার জন্য খরচ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ সন্তুষ্টি কামনার জন্য খরচ করতে হবে। তাহলে কি হবে? তার উদাহরণ কেমন? কামাসালি জান্নাতিন বিরাবওয়া, বলছেন একটা উর্বর ভূভাগে অবস্থিত একটি বাগানের মতো। সুন্দর জায়গাতে একটি বাগান আছে, সেই বাগানের মতো আসাবাহা ওয়াবেল, তাতে বৃষ্টি হয়। আর বৃষ্টি হল বৃষ্টিপাত, বৃষ্টি ধারা যখন সেখানে পতিত হল, তারপরে কি হয়, সেই বাগানে দ্বিগুণ খাদ্য শস্য উৎপন্ন হল। সুন্দর বৃষ্টি, সময়ে বৃষ্টি, এ নয় যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অসময়ে বৃষ্টি, তা না, সময়ে সময়ে বৃষ্টি হল আর তাতে সুন্দর ফল ফসল সেখানে হল। কিন্তু যদি তাতে বৃষ্টিপাত না হয়, ফাইল্লাম ইউসিবহা ওয়াবেল, যদিও বৃষ্টিপাত না হয়, ফাতল, তাহলে শিশিরই যথেষ্ট হয়। এমন সুন্দর বাগান, বৃষ্টি না হলেও রাতের শিশিরেই ফসল উদ্গত হয় এবং যথেষ্ট হয়। আর আল্লাহ তাআলা, আল্লাহু বিমা তাআমালুনা বাসির, তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্বন্ধে প্রত্যক্ষকারী, তিনি দেখছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহি ফাসাউফা নুতিহি আজরান আযীমা। তোমরা অধিকাংশ গোপন পরামর্শে, যে পরামর্শ উপর অধিকাংশ সময় করে থাকো, অনেক সময় দুইজনে ফিসফিসিয়ে গুজগুজিয়ে কথা বলো, আপোষে বসে এক জায়গায় বসে ফিসফিসিয়ে কথা বলছে, এতে কিন্তু কল্যাণ নেই। কল্যাণ কিসে আছে? কল্যাণ আছে ইল্লামান আমারা বিসাদাকা, যদি কেউ সাদকা করতে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে, খরচ করতে, দান খয়রাত করতে আদেশ দেয়, সৎ কাজ করতে আদেশ দেয়, মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়, সন্ধি স্থাপন, শান্তি স্থাপন, বিবদমান গোষ্ঠীর মাঝে ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুতে যদি কোনো মনোমালিন্য থাকে তা দূর করার জন্য আদেশ দেয়, তাহলে তাতে কল্যাণ আছে। ওমাইয়া ফাল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় এই কাজ করবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাহলে আমি তাকে মহা পুরস্কার দান করব। বহু কাজের মধ্যে একটা কাজ, সেটা হল কি, আল্লাহর রাস্তায় দান করা। আর একটি আয়াত বলো, তারপরে আমি শেষ করে দেব, সময় যেহেতু আগে শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য জানেন জান্নাত তৈরি করে রাখা হয়েছে। জান্নাত জাহান্নাম রেডি আছে নাকি তৈরি হবে? প্রস্তুত আছে, তৈরি আছে। এবার জাহান্নাম জাহান্নামীদেরকে ডাকছে এসো, আর জান্নাত জান্নাতীদেরকে ডাকছে এসো। আল্লাহ বলছেন এসো দারুস সালামের দিকে। আল্লাহ তাআলা, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يدعوكم الى الله اكبر الله تعالى শয়তানের ডাক আলাদা, আল্লাহর ডাক আলাদা। শয়তান জাহান্নামে দেখলে انما يدعو حزبه ليكونوا من اصحاب السعير, তার দলবলকে ডাকছে যাতে জাহান্নামে নিয়ে যায়। আর আল্লাহ ডাকছেন দারুস সালামের দিকে। দারুস সালাম কি? মুসলমানের জন্য দারুস সালাম সালামের ঘর, শান্তির ঘর দুনিয়াতে নেই। শান্তি কোথায় আছে? শান্তি আছে জান্নাতে, শান্তি আছে জান্নাতে। আমাদের দেশের অনেক বাস, ট্যাক্সি, ট্রাকের পেছনে লেখা থাকে, জানেন, বহু রকমের কথা লেখা থাকে, যেমন হিংসা করার জন্য লেখা থাকে, যেমন জুতো ঝোলানো থাকে, বিভিন্ন কারণে লেখা থাকে। তো এক জায়গায় দেখছি লেখা আছে, পেছনে লেখা আছে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। মানে কি? তার মানে বদনজর থেকে বাঁচার জন্য, যে গাড়িটা দেখে বদনজর লাগে কি না, এখানেও দেখবেন পেছনে কি কি লেখা থাকে, মাশা আল্লাহ। তার মানে তুমি আমার গাড়িটা দেখছো সুন্দর, মাশা আল্লাহ বলো, লেখা থাকলে থাকে না, কারণ বদনজর সত্যি। তো যেখানে যেমন এদেশে গালি হচ্ছে হাদাক আল্লাহ এহল্লাহ হেদিক, আর আমাদের দেশের গালি তো বুঝতেই পাচ্ছেন, তালপস দিয়ে, দন্ত স দিয়ে, গ দিয়ে, দ দিয়ে বহু কিছু বলা হয়। আমাদের দেশের গালি আলাদা, দেশের গালি আলাদা। ওখানে লেখা আছে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, মানে চোখের হিংসা করছিস কেন? তেমনি এক জায়গায় লেখা আছে সুখ স্বপনে শান্তি মরণে বা শ্মশানে, সুখ স্বপনে শান্তি মরণে অথবা শান্তি শ্মশানে, কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, সুখ স্বপনে হতে পারে, সবারই স্বপ্ন যে সুখের স্বপ্ন হয় এটা কিন্তু কথা হলো, খারাপ স্বপ্ন তো অনেকে দেখে, তাহলে স্বপ্নে সুখ কি করে হলো? আর শান্তি মরণে মানে মরে গেলে শান্তি, আপনি কষ্ট পাচ্ছিলেন, রোগে ভুগছিলেন, মরে গেলেন আপনি শান্তি পেয়ে গেলেন, কথাটা ঠিক না ভুল? ভুল। মরার পর তুমি কি হবে তুমি জানো না, কিন্তু একজন মোমিনের জন্য ঠিক, মোমিন সারা জীবন কষ্ট পায়, মোমিনের জন্য জিন্দেগি জীবনের এই এই পার্থিব্য জিন্দেগি বা জীবন হচ্ছে জেলখানা, কয়েদখানা, কয়েদি কয়েদখানাতে কোনদিন শান্তি পায় না, সুখ পায় না। কিন্তু যেমনি সে মারা যায় দুনিয়ার সমস্ত কষ্ট থেকে আরাম পেয়ে যায়, সে মোমেন, তার জন্য জান্নাত তৈরি আছে। যখন জান কবজ করা হয় মালাকুল মওত যখন টেনে নিয়ে হিচড়ে জানকে কবজ করে কাফের আর মুনাফেকের, বের হতে চায়, জান বের হতে চায় না, তাকে বলা হয় আজাবের দিকে এসো, এই জন্য সে বুঝতে পারে। আর মুমিনের জান যখন বলা হয় এসো আল্লাহর সন্তুষ্টির দিকে, এসো আল্লাহর জান্নাতের দিকে, কিভাবে কিভাবে, হ্যাঁ কিভাবে, পানি কেমন কেমন জানটা বের হয়, যেমন কলসি থেকে পানি গড়িয়ে দিলে ছলত করে একদম কোন খুব আরামে আরামসে বেরিয়ে যায়, কষ্টই হয় না। তবে মরণের কষ্ট হয় না তা না, মরণের কষ্ট আছে, ভালো লোকেও মরণের কষ্ট পায়, আরামসে জান বেরিয়ে আসে, ওই কষ্ট হয় না যে কষ্ট মুনাফিকরা পায়, কাফেররা পায়। এসো জান্নাতের দিকে, এসো আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহ আকবার। মোমেনের জন্য জান্নাত রেডি আছে, তৈরি আছে, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে এসো তোমরা প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা বহু কিছুতে করো, এসো প্রতিযোগিতা করো, সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কোন জান্নাত? আরজুহা সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহু আকবার, যে জান্নাত আসমান জমিনের মতো চওড়া, তুমি কত বড় জান্নাত চাও, কত বড় জায়গা চাও? দুনিয়াতে এক কাঠা দু কাঠা জায়গা হলো যথেষ্ট, জান্নাতে এক কাঠা জায়গা কিনা আছে তো? যদি গ্যারান্টি থাকে ভালো কথা, যে আমার জান্নাতের এক কাঠা জায়গা কিনা আছে। আমরা যারা এখানে কামাই করছি, দেশের বাড়িতে অনেক কিছু করে নিয়েছি, গাড়ি বাড়ি দোকান, কেউ বলছে আমি পাঁচটা দোকান করে নিয়েছি আর চিন্তা কি, কেউ বলছে আমি পাঁচ দশ বিশ বিঘে ত্রিশ বিঘে সম্পত্তি করে নিয়েছি আবার আমার চিন্তা কি, আরামসে আমরা মোছে তাও দিচ্ছে যে ওখানে গেলেই তো মাশাল্লাহ আমার ঠিক আছে, গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, ও দেশে পৌঁছানোর আগে উপর দেশে পৌঁছে যাবে, তাহলে লাভ কি? মোট কথা, জান্নাতে এক কাঠা জায়গা কিনা থাকতো তাহলে মুছে তাও দেয়াতে সমস্যা ছিল না, যে গেলেই আমি ইনশাআল্লাহ আমার ওখানে জায়গা কিনা আছে বা বাড়ি তৈরি করা আছে, সেখানে গিয়ে আরামসে সুখ শান্তিতে বাস করব। এসো প্রতিযোগিতা করো, যে জান্নাত ও ইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, তার মানেই হচ্ছে তোমাকে মুত্তাকি হতে হবে, মুত্তাকি হবে তবে তুমি সেই ঘর পাবে। কোন মুত্তাকি? মুত্তাকিদের কাজ কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা, যারা খরচ করে সুখে দুঃখে, খরচ করে সচ্ছল অবস্থায়, অসল অসচ্ছল অবস্থায় খরচ করে। সচ্ছল অবস্থায় খরচ করা সহজ, কিন্তু অসচ্ছল অবস্থায় খরচ করাটা কঠিন। আপনার নিজের টানাটানি যেখানে সেখানে আপনি অপরকে খরচ করবেন, এটা কঠিন জিনিস। আপনার অনেক আছে আপনি দিচ্ছেন, সমস্যা নেই, কিন্তু যখন আপনার নিজের টানাটানি, অবশ্য অনেকে আছে যে নিজের বোন ভাত পায় না, শালির পাতে মন্ডা, যে নিজের বোন সে ঠিক মতো একটা শাড়ি পায় না বা একটা কামিজ সালোয়ার কামিজ পায় না, পরে ছেঁড়া ফাটা পরে বেড়াচ্ছে, আর গিফট দিচ্ছে শালিকে, শালিকে পড়াচ্ছে, নিজের বোন ভাত পায় না, শালির পাতে মন্ডা দেয়, এদের কথা আলাদা, কিন্তু খরচ করতে হবে কাকে? গরিব মানুষকে, তোমার নিজের বোনকে, বাইরে বার লোক দেওয়ার চাইতে শালিকে খরচ করা, শালির শালিকে দেওয়া ভালো না বোনকে দেওয়া ভালো? তুমি বোনকে দিয়েছ, খুশি রেখেছ, সমস্যা নেই, তারপর শালিকে দাও, শালি যদি গরিব মানুষ হয় সমস্যা নেই, কিন্তু বোনকে বাদ দিয়ে যদি তুমি শালিকে দাও, নিজের মাকে বাদ দিয়ে তুমি যদি তোমার বউকে কি বলে যে বউ নিজের কি বলে মা সে ছেঁড়া ফাটা শাড়ি পরে বেড়াচ্ছে আর বউকে তুমি রানী বানিয়ে রেখেছ আর রানী বলে ডাকছ, আবার মানে এ করে রাজ রানী বলে জানু বলে ডাকছো, ওদিকের মা কষ্ট পাচ্ছে, তাহলে সেই খরচে তো নিশ্চয়ই লাভ নেই আর নিশ্চয়ই মুশকিল আছে, খরচ করতে হবে খুশ অবস্থাতে খুশহালি, তার মানে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, সচ্ছল অবস্থায় দান করছো ঠিকই আছে, অসচ্ছল অবস্থায় দান করা বড় কঠিন, তো সেই সময়েও যদি করো কি বলে আলা হুব্বিহি, দেখেন হুব্বিহি মানে কি, যে আমার নিজের ভালোবাসা আছে, খাবার আমার প্রয়োজন আছে, তা সত্ত্বেও আমি দান করছি। আপনারা বলুন কে কে পারবেন, আপনার মসজিদে মুসাফির এসেছে রাত্রি এশার নামাজের পর বলল বাবা আমি অমুক গ্রাম থেকে এসেছি গো, আসতে দেরি হয়ে গেল, এক প্লেট যদি খানা হয় ভাত হয় তো আমাকে দিও। মুসল্লিরা কেউ কিছু বলল না, কারণ এই শেষ রাতে এই সময় নাম সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আমাদের পাড়াগ্রামে তো বুঝতেই পাচ্ছেন যে এখানে তো মাশাআল্লাহ রাত 11টা, 11:30, 12টায় অনেকে খায়, আর পাড়াগ্রামে এসার আগেই খাওয়া হয়ে যায়, দিয়ে আপনার যে যা পারে ধূপধাপ করে শুয়ে পড়েন, ইল্লা মাশাআল্লাহ যাদের ঘরে এই প্রতিমা আছে, ওই টিভি আছে, ওই টিভি দেখতে দেখতে তারা ঘুম দেরিতে ঘুমায়, তো এসা নামাজ পড়েই ঘুমিয়ে যায়, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কেউ আর কথা বলে না, এক ব্যক্তি সে ভাবছে আমার ঘরে আমার খাবারটা রাখা আছে, আমি খাইনি, পারবেন আপনার ঘরে আপনার রাখা খাবারটা আপনার বউকে বলতে? আপনার বউকে যদি বলেন আপনি যে ওগো বাড়ি মসজিদে একজন মুসাফির এসছে খেতে পাইনি, তো আমার খাবারটা দাও, তুমি কি খাবে, তোমার জন্য রাখা আছে, তুমি পরকে দেবে কেন? নিশ্চয়ই বলবে, কিন্তু ভালো বউ হলে আল্লাহ আকবার বলতে হবে না, সোনাই সোহাগা যেমন বাঘ তার বাঘিনী হয়, সে নিশ্চয়ই বলবে যাও নিয়ে যাও আমি তোমার জন্য আবার খাবার ব্যবস্থা করছি, আর না হয় বলবে হ্যাঁ আবার আমাকে নতুন করে রাঁধতে হবে, আমি পারবো না, আমার এই আমার ওই, আমি কি ঘুমাবো না, আমি কি শুভ না, বলবে। আল্লাহ তালা প্রকৃতি মানুষের প্রকৃতি আছে, বউ যদি ভালো হয় বলে ঠিক আছে তুমি দিয়ে এসো আমি আবার রান্না করছি, আবার রান্না করবে কষ্ট করবে, সে স্ত্রী সব পাবে না পাবে না, এ নিজে খাওয়ার ছেড়ে যদি নাও রান্না, তো ঘরে কিছু নেই ঠিক আছে মুড়ি খেয়ে নেব, বাঙালি মুড়ি আছে ঘরে আর কি থাকবে, কিছু থাকা না থাক মুড়ি থাকবে, আর সৌদি আরবে কিছু থাকা না থাক ঘরে খেজুর থাকবে, কিছু নাই তো ঠিক আছে চল খাওয়া খেজুর নিয়ে আয় খেজুর খেয়ে নি, কিন্তু বাস বেচারি মিসকিন এসেছে খাইতে পাইনি তো চলো খেতে দি, পারবেন কেউ? বলছো এমন মিসকিন নিজের খাবার দরকার আছে প্রয়োজন আছে নিজে খায় না। আপনারা শুনেছেন এই ঘটনাও শুনেছেন যে সাহাবীর ঘটনা শুনেছেন যে তিনি সে খাবার গরিবদেরকে দান করেছেন, ঘরে কিছু নেই, হাঁড়িতে জাল দিচ্ছেন হাঁড়িদেরকে ছেলেদেরকে বোঝানোর জন্য, শুধু ছেলেদেরকে বোঝানোর জন্য যে কিছু হচ্ছে, আল্লাহু আকবার, ছেলেদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, কিন্তু ধোকাটা কেন দেওয়া হচ্ছে, শুধু বোঝানোর জন্য, বাবা তোমরা অপেক্ষা করো খাবার হলেই তোমাদেরকে খাওয়াবো, স্বামীর বুদ্ধি যে তুমি এরকম করো, করতে করতে ছেলেটা ঘুমিয়ে যাবে, তো এইভাবে আল্লাহু আকবার, এই যে আত্মত্যাগ, এই যে আত্মত্যাগ, আলা হুব্বিহি, নিজের প্রয়োজন আছে প্রয়োজন থাকা সত্ত্বেও দান করা বিশাল। আমি জানি যে বহু মানুষ আছে, এমন মানুষ আছে যাদের জমি জায়গা বেশি নেই, ঘর বাড়ি জমি জায়গা বেশি নেই, তবু তারা আল্লাহর রাস্তায় যদি বলেন চট করে আল্লাহর রাস্তায় এক বিঘে সম্পত্তি মসজিদের নামে লিখে দেয়, এক বিঘে সম্পত্তি ছেড়ে দেয় কার জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর দিনের জন্য, আছে না নেই, এরকম বহু মানুষ আছে যে আমি কদিন দুনিয়ায় থাকব, জানে যে আমার ছেলে আছে আমার মেয়ে আছে তারা, হ্যাঁ বেশি বাড়াবাড়ি করতে হয় না, আপনার নেই আপনি সম্পূর্ণ দান করতে পারেন, এক তৃতীয়াংশ দান আপনি করতে পারেন আল্লাহর রাস্তায়, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও দানটা হচ্ছে বিশাল দান। তো আমি কি বলতে যাচ্ছিলাম, যারা দান করে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, والكاظمين الغيظ والعافين عن الناس এই সাথে আর একটা দুটো কথা আরো বলা হয়েছে যে রাগ দমন করে আর মানুষকে ক্ষমা করে والله يحب المحسنين আর আল্লাহ তাআলা মুহসিন যারা সৎকর্মশীল যারা তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুহসিনদের অন্তর্ভুক্ত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে দান করার তৌফিক দান লাভ তৌফিক দেন আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন